الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين الذي من علينا بهدايتنا وإيصال مرامنا محمدا رحمة للعالمين وهو متمم مكارم الأخلاق ومعلم الخلائق وسيد المرسلين صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأحبابه وأتباعه وأزواجه وأهل بيته أجمعين أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال نوح رب إنهم عصوني واتبعوا من لم يزده ماله وولده إلا خسارا وقالوا لا تذرن آلهتكم ولا تذرن ودا ولا سواعا ولا يغوث ويعوق ونسرا وقد أضلوا كثيرا ولا تزد الظالمين إلا ضلالا সূরা নূহ 21 থেকে 24 আয়াত। যাবতীয় হামদ ও সানা, যাবতীয় প্রশংসা ও আরাধনা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে এই জন্য যে আমরা কিছু ভাই নিখাত তৌহিদে বিশ্বাসী এবং ইত্তেবায়ে রসুলের দৃঢ় কিছু মানুষ এখানে এই মসজিদে একত্রিত হওয়ার সৌভাগ্য এখন আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, তিনি আবারও বলুন আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে অনেক আগেই এটা ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, হাদিসটা আগে শুনে নিন। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا ياتين على امتي كما ياتي على بني اسرائيل حظ النعل بالنعل وان بني اسرائيل তফরাকাত বে সিনতাইন ওয়া সাবঈনা ফিরকাতান ওয়া সাতাক্তারকু উম্মতি ইলা সালাসা ওয়া সাবঈনা ফিরকাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা ফিরকাতান ওয়াহিদা ওয়া রাওয়াতান ইল্লা মিল্লাতান ওয়াহিদা ক্বালু মান হুয়া ইয়া রাসূলুল্লাহ ক্বালা মা আনা আলাইহি ওয়া সাহাবী আলিয়াম রাওয়া তিরমিজি বি ইসনাদিন হাসান ওয়া কাযালিকা রাওয়া আল হাকিম ফি মুস্তাদরাকিহি। আমরা সবাই জানি আদম এবং হাওয়া দুটি মানুষ পৃথিবীতে প্রথমে এসেছিলেন, অতঃপর তাদের মাধ্যমে পৃথিবীতে মানুষের বংশ বৃদ্ধি হয়। এটা আল্লাহ পাক কোরআনে নিজেই বলে দিয়েছেন, কায়না নাস উম্মাতান ওয়াহিদা ফাবাআথা আল্লাহু নবিয়িনা মুবাশশিরিনা ওয়া মুনদিরিন সূরা বাকারা 213 নম্বর আয়াত। মানব জাতি প্রথমে একটি দলভুক্ত ছিল, অতঃপর তাদের মধ্যে বংশবৃদ্ধির সাথে সাথে আমরা নবী রসুলদের পাঠিয়ে থাকি। একদল মানুষ নবী রসুলদেরকে অস্বীকার করে, হঠকারিতা করে, আরেকদল মানুষ তাদের আনুগত্য করে। এইভাবে পৃথিবী এগিয়ে চলেছে, একসময় কিয়ামত হয়ে যাবে। আদম আলাইহিস সালামের যুগের শেষের দিকে অন্য বর্ণনায় নূহ আলাইহিস সালামের যুগের মাঝামাঝি নাগাদ পৃথিবীতে প্রথম শিরকের উৎপত্তি হয়। এই শিরক ছিল মৃত পূজার শিরক। পৃথিবীর আদি শিরক হচ্ছে মৃত ব্যক্তির পূজা। পরবর্তীতে শয়তান তাদেরকে জানিয়ে দেয়, মৃত ব্যক্তির স্মরণ করার চেয়েতে মৃত ব্যক্তির মূর্তির সামনে রেখে তার পূজা করাটাই বেশি গুরুত্বপূর্ণ হবে, তোমাদের অন্তরটা বেশি তার দিকে ধাবিত হবে, তার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা সম্ভব হবে। এইভাবে শয়তানের ধোকায় পড়ে পরবর্তীতে মূর্তি পূজার প্রচলন ঘটে। প্রত্যেক নবী রসুল এসে এই মূর্তি পূজা, এক কথায় অশিলা পূজা বা প্রতীকী পূজার বিরুদ্ধে মানব জাতিকে সাবধান করে গিয়েছেন। নূহ আলাইহিস সালাম তার 950 বছরের জিন্দগি কেটেছে এই শিরকের বিরুদ্ধে, কিন্তু শিরক শেষ হয়নি, বরং আরো বেড়েছিল নেতাদের মাধ্যমে, কারণ এই শিরক থাকলে সমাজ নেতাদের অর্থ উপার্জনের বড় একটা সুযোগ থাকে। আর মানুষ দৃশ্যমান বস্তুর প্রতি যত দ্রুত ধাবিত হয়, অদৃশ্য বস্তুর প্রতি তত দ্রুত ধাবিত হয় না। সামনে দেখলে তার দিকে মানুষ দ্রুত আকৃষ্ট হয়, এটাই স্বাভাবিক। আর এ কারণে শয়তানি ওয়াসওয়াসা, শয়তানি যুক্তির সামনে অদৃশ্য এই বিশ্বাস খুব বেশি আগাতে পারেনি। অবশেষে আল্লাহ রসুল নূহ আলাইহিস সালাম তাকে রসুল বলছে এজন্য যে আদম ছিলেন নবী এবং বিশ্ব ইতিহাসের প্রথম রসুল ছিলেন নূহ আলাইহিস সালাম, আর আমাদের নবী হচ্ছেন সর্বশেষ রসুল। 124,000 পয়গম্বরের মধ্যে 315 জন রসুল ছিলেন, তার প্রথম ছিলেন নূহ আলাইহিস সালাম, সর্বশেষ ছিলেন আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সকল রসুলই নবী ছিলেন, কিন্তু সকল নবী রসুল ছিলেন না। এই কথাটা মনে রাখবেন সবসময়, সকল রসুল নবী ছিলেন কিন্তু সকল নবী রসুল ছিলেন না। রসুল হতে গেলে তাকে বিশেষ কিছু দায়িত্ব নিয়ে আসতে হয়, তার কাছে আল্লাহর কিতাব থাকে অথবা সহিফা থাকে। কিতাবপ্রাপ্ত নবী অনেক ছিলেন, আমরা তাদের সম্পর্কে জানি না, যতটুকু কোরআনে পেয়েছি ততটুকু জানি, মুসা, ঈসা, দাউদ, মুসার পরে দাউদ, তারপরে ঈসা, সবশেষ আমাদের নবী, এই চারজন শ্রেষ্ঠ রসুলের কাছে চারখানা কিতাবের খবর আমরা রাখি। আর বাদ বাকির ইতিহাস যেহেতু আমাদের সামনে নাই, কল্পনা করে কোনো লাভ নেই। রসুলদের দায়িত্ব অনেক বড়, নবীদের রসুলদের অধীনে অনেক নবী থাকতে পারেন, কিন্তু আমাদের রসুল এমন রসুল ছিলেন যার পরে কোনো নবীও হয়নি, রসুলও হয়নি, একেবারে উনি শেষ, সবশেষ। লা নবিয়া বাদি, লা রসুলা বাদি কিন্তু উনি বলেননি, লা নবিয়া বাদি, আমার পরে কোনো নবী হবে। সাবধান করে গেছেন সবাই। অবশেষে নূহ আলাইহিসসালাম নিজের মুখে যেটা বর্ণনা করেছেন সেটা এই, আল্লাহ নিজে আমাদের শুনিয়েছেন তাই জানছি, নইলে জানতে পারতাম না। কোরআন যদি নাজিল না হতো আমরা কখনোই পিছনে ইতিহাস জানতাম না। আল্লাহ বলছেন, ক্বাল নূহু রব্বে ইন্নাহুম আসাউনি ওয়াত্তাবাউ মান লাম ইয়াজিদহু মালুহু ওয়া ওয়ালাদুহু ইল্লা খাসারা ওয়া মাকারু মাকরান কুব্বারা। নূহ বলল তা প্রভুর কাছে, হে আল্লাহ, ইন্নাহুম আসাউনি, লোকেরা আমাকে আমার প্রতি অবাধ্যতা করল, অত্তবাবু মাল্লাম এজেদহু মালহু ওয়ালাদহু ইল্লা খাসারা, আর তারা অনুসরণ করলো এমন কিছু বস্তুর যার মাধ্যমে তাদের মালও বাড়ে না, সন্তানাদিও হয় না, তাদের মাল সন্তান শুধু খাসারা, মানে অপচয়ের কাজে, ক্ষতির কাজেই ব্যয় হয়। অর্থাৎ তাদের সম্পদ ব্যয় হচ্ছে মূর্তি তৈরি করতে, আর সেলিবিল নষ্ট হচ্ছে আল্লাহকে বাদ দিয়ে মূর্তি পূজা করাতে, সবই ধ্বংস পথে যাচ্ছে, এরা কোনোদিন ভালো দিকে আসলো না। ও মাকারু মাকরান কুব্বরা, আর এই কাজ করতে গিয়ে তারা দারুণ সদচাতুরী এবং প্রতারণার আশ্রয় নিয়েছে। মাকরান কুব্বারা, অনেক বড়, কবির মানে তো বড়, আর কুব্বার মানে অত্যন্ত বড়, এত বড় বড় ধোকার আশ্রয় নিয়েছে, আমার যুক্তিতে কুলাচ্ছে না। মুসলমান ওহির বিধানে অনুসরণ করে, এটা আল্লাহ পাক হুকুম করেছেন তোমরা করো, নিষেধ করেছেন তোমরা ছাড়ো, কথা শেষ। যখন যুক্তি দেওয়া শুরু হয়ে যায়, যুক্তি দিয়ে যদি আপনি সবকিছু মান্য বা অমান্য করতে চান, আপনারও যুক্তির শেষ হবে না, আমারও যুক্তির শেষ হবে না, যুক্তি দিতে দিতে আজরাইল এসে যাবে। সেজন্য উনি বলছেন মাকারু মাকরান কুব্বারা, এত বড় বড় ওরা মকরবাজি করছে, প্রতারণা করছে, সে আর তাদের বুঝাই পারা যায় না। ও কালু, তারা কি কি যুক্তি দিচ্ছে, একটা পাঁচটা দেবতার নাম বলা হয়েছে এখানে, আরো নিঃসন্দেহে বহু ছিল। তা পৃথিবীর প্রথম বড় পূজা যিনি পেয়েছেন তার নাম হচ্ছে ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসর। এই পাঁচজন সৎকর্মশীল ব্যক্তির মৃত্যুর পরে তাদের অনুসারীরা এদের মূর্তি বানিয়ে, শুরুতে মূর্তি বানায়নি, শুরুতে কবরে যেই সব পূজা করত, পরবর্তীতে শয়তানের অসহায় মূর্তি বানিয়ে পূজা করা শুরু করলো। আর আমার রসুল আসার পরে, এতদিন পরে শেষ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম সেনাপতিদেরকে পাঠিয়ে এক একটা মূর্তি চূর্ণ করেছেন মক্কা বিজয়ের পরে, খালেদকে পাঠিয়ে, আমর বিন আসকে পাঠিয়ে, অন্যান্য সেনাপতিদের পাঠিয়ে এসব মূর্তি চূর্ণ করেছেন। খালেদ বিন ওয়ালিদ যখন মূর্তি চূর্ণ করে আসেন, ওজ্জা মূর্তি, এসে বলছে এই তুমি কিছু দেখলে সেখানে না তো, তুমি আবার যাও, তুমি মারোনি তো, আমি গুড়োকে দেখলাম বলে মারনি মানে আবার যাও। খালেদ তো রাগী মানুষ, বুঝতে পারছেন তো, বিশ্বের সেরা সেনাপতি আবার চলে গেছে। গেলে তখন সেই মূর্তির মাঝখান থেকে কোপ মারি একেবারে ওর যে গেছে হায় হায় করে বেরিয়েছে একটা কালো নগ্ন কৃষ্ণকায় উস্কো খুস্কো চুল হলে একটা নারী। এইটা দেখার পরে ওই যে খাদেম যারা থাকে তারা বলছে হায় হায় সর্বনাশ সর্বনাশ, খালেদ তুমি পালা পালা তোমাকে মেরে ফেলবে। খালেদ বলছে তোরা কি এখনো পর্যন্ত সে জাহিল আসিস নাকি, এক কোপ দিয়ে ওই মহিলাটাকে মাথার থেকে পা পর্যন্ত দুইটু করে ফেলতেছি, ও দুইটু দুই কোপ লাগেনি, এক কোপে শেষ। তখন সব হায় হায় খালেদ তোমাকে মেরে ফেলবে, দেখ তোর মূর্তির অবস্থা দেখ শেষ। তারপর তোরা এখন কি করবো, তোরা পূজা করবি না মুসলমান হবি? বাবা আর মুসলমান নাই পারে নাকি, যে আমার দেবী শেষ, তা আমার কে বাঁচাবে? তাতে ইসলাম কবুল করে নিল, বেশি গেল। এইবার সম্পূর্ণ গুড়িয়ে নিশ্চিন্ন করে উনি চলে এলেন। আসার পরে বলছে এ খালেদ কিছু দেখছিলে? বলে হ্যাঁ, একটা কালো কৃষ্ণকে মহিলা বেরিয়েছিল, আমি তোকে কেটে দু টুকরা করে দিয়েছি। বলে হ্যাঁ, এইবার তুমি উজ্জা মূর্তি ধ্বংস করলে এই মূর্তি আর কখনোই আরবে পূজা পাবে না। উবাই ইবনে কাব বলছেন লিকুল্লি সানামিন জিন্নিয়াতুন, প্রত্যেক মূর্তির পিছনে একটা করে মহিলা জিন থাকে, সে অদৃশ্য মানুষকে প্রলুব্ধ করে মূর্তি পূজা করার জন্য। অতএব তোমরা সাবধান থেকো, মূর্তির ধারে কাছে যেও না। এটা হলো পূর্ণ কথা বললাম আপনাদেরকে। এই মূর্তি আমাদের শেষ নবী আসার আগ পর্যন্ত পৃথিবীতে পূজা পেয়ে গেছে, গুড়োকে ফেলে দেওয়া হয়েছে, শেষ করে দেওয়া হয়েছে, আর এখন নাই। কিন্তু তাদের দর্শন আছে, মুসলমান নাম ধরে টুবু দাড়িওয়ালারা এখন পর্যন্ত ওই দর্শনে অনুসরণ করে। তারা মনে করে যে এই ওসিলায় আল্লাহর কাছে চাইলে আল্লাহ দিবেন, এই ওসিলা পূজার দর্শন এখনো যায় নাই। আল্লাহ রসুলের বাপদাদারা ওই দর্শনে অনুসারী ছিলেন, তাদেরকে যখন বলা হলো কুলুল্লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তখন তারা বললো মা নাবুদুহুম ইল্লা লিয়াক্বারিবুনা ইলাল্লাহি জুলফা, আমরা তো মূর্তি পূজা করি না, মা নাবুদুহুম, আমরা তো ওদের ইবাদত করি না তো, ইল্লা লিয়াক্বারিবুনা ইলাল্লাহি জুলফা, এই জন্য করি যে ওরা আমাদেরকে আল্লাহ নৈকট্যশীল করে দেবে, আমাদের কথাগুলো আমরা বাক্তাব করি বেড়াই, মিথ্যা কথা বলি, আজেবাজে কাজকাম করি, আমরা অসৎ লোক, এরা আসলে সৎকর্মশীল, অর্থাৎ এদের ওসিলায় কিছু চাইলে আল্লাহ দেবে এই চিন্তা করি আমরা এদেরকে, সেটা ওসিলা হিসেবে মানি, আল্লাহকে তো আমরা ঠিকই মানি কিন্তু এদেরকে ওসিলা হিসেবে মানি। সূরা জুমার 3 নম্বর আয়াত পড়ে দেখুন, এই ওসিলা পূজার শিরক যুগ যুগ ধরে চলছে, এজন্য আল্লাহ রাসূল মৃত্যুর আগে আমাদেরকে সাবধান করে গেলেন, দেখো তোমাদের উপরে লাইয়াতিয়ান্না আলা উম্মতি কামা ইয়াতিয়ান্না আলা বনী ইসরাইল, আমার উম্মতের উপরে অবশ্যই এমন একটা দিন আসবে যেমন বনু ইসরাইলের উম্মতের উপরে এসেছিল, তারা আসল দিন থেকে বিচ্যুত হয়ে 72 দলে বিভক্ত হয়ে গেছিল, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে, কুল্লুহুম ফিন্নার, সব জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটি দল ব্যতীত। সাহাবা কেরাম বলেন মান হুম ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল তারা কারা? তিনি বলেন মা আনা আলাইহি ওয়া সাহাবি, আমি এবং আমার সাহাবীরা যে নীতি পদ্ধতির উপরে আছি তারাই মাত্র মুক্তি পাবে। মুস্তাদরাক হাকিমে একটু বাড়তে এসেছে আল ইয়াউম, আজকের দিনে আমরা যে দিনের উপরে আছি। একদিন ফজরের সালাতের পরে তিনি উম্মতকে মুসল্লিদের উদ্দেশ্যে যে ভাষণ দিলেন সেখানে ঠিক এ কথাটাই বলেছিলেন, ওমা ইয়াশমানকুম বাদি ফাসারা ইখতিলাফান কাসীরা, যারা আমার পরে বেঁচে থাকবে তোমরা বহু মতভেদ তোমরা দেখতে পাবে, তখন বাঁচতে গেলে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফায়ে রাশিদিন আল মাহদীন, তখন তোমরা আমার সুন্নত এবং আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নতকে কঠিনভাবে আঁকড়ে ধরো, এছাড়া বাঁচার কোনো উপায় নাই। এই যে সাবধানতা তিনি বাণী উচ্চারণ করে গেলেন আমাদের উদ্দেশ্যে, আমরা কি সেটা মেনেছি? 72 ফেরকার খবর আমরা রাখি না, ইতিমধ্যে আপনাদের সামনে 2টা ফেরকার কথা বলেছি, আজকে 1টা ফেরকার কথা বলি, বরং এটার উদ্ভব অনেক আগে, তবে এখন যেহেতু ঘাড় পরে এসে গেছে আর সকালে হাঁটতে গিয়ে ব্যানার দেখেছি, সেই উপলক্ষেই আজকে এর উপরে আজকে খুতবা হবে, কারণ রাজশাহীর মধ্যে এরা ঢুকেছে, বসে নেই, যেখানে হেদায়তের বাণী উচ্চকিত হয় সেখানেই শয়তান দ্রুত ঢোকার চেষ্টা করে, এটা তো আপনারা বুঝতেই পারেন। বিগত যুগে যে জাহিলিয়াতটা মুসলমানদের মধ্যে ঢোকে মূর্তি পূজা ছাড়াই, সেটা হলো এই হুলুল এবং ইত্তিহাদের শিরক। যারা আমাদের থিসিস পড়েছেন তারা জানেন, ওখানে আমরা সংক্ষেপে বলে দিয়েছি, ব্যাখ্যা দিচ্ছি। হুলুল আর ইত্তিহাদ, হুলুল অর্থ হচ্ছে আল্লাহ বান্দার দেহের মধ্যে প্রবেশ করে, তাই সেই দেহটা মানুষের হোক, গরু ছাগলের হোক, পাথর হোক, গাছ হোক, নদী হোক, যাই হোক না কেন, একটা দেহের মধ্যে আল্লাহ প্রবেশ করেন, একে বলে হুলুল। এই হুলুলি মজহাবের মূল নেতা ছিল মনসুর হাল্লাজ। তিনি বলতেন আনাল হক, আমি আল্লাহ। এরপরে আসলো, এটা হলো 309 হিজরিতে ওকে ফাঁসি দিয়ে শেষ করে দেওয়া হলো। কেউ বলেন শূলদণ্ডে দেওয়া হয়েছিল, কেউ বলেন টুকরা টুকরে কাটা হয়েছিল, কোনো মতে ও কুফুরি আকিদা ছাড়াইনি। এরপরে আসলো ইত্তিহাদের আকিদা, 638 হিজরিতে এর নেতা ইবনু আরাবি নিহত হয়েছেন বা মৃত্যুবরণ করেছেন। এসব কিন্তু শাম বা দামে, এখন যাকে আমরা সিরিয়া বলছি, এর কবর দামেস্কে আছে। ইনি এসে থিওরি দিলেন ইত্তিহাদ। ইত্তিহাদটা কি? বান্দা নিজেই আল্লাহ, বান্দা আর আল্লাহ কোনো পার্থক্য নাই, বান্দার মধ্যে আল্লাহর প্রকাশ। আগেরটা হলো আল্লাহ বান্দার মধ্যে ঢোকেন, তো আল্লাহ পৃথক হয়ে গেল না, আর এখানে ঢোকাঢুকি নাই, বান্দা নিজেই আল্লাহ। যেমন আম গাছ থেকে আম গাছ হয়, তাই না? ইটো আম গাছ, ওটাও আম গাছ, কলা গাছ তো আম গাছ হচ্ছে না? অতএব এটা একবার পুরো আমরা যারা আসি, আমরা সবাই এক একটা আল্লাহ। নাউজুবিল্লাহ মিন যালিক, নাউজুবিল্লাহ বলছেন তো, আপনি একটু পরে যে গান গাবেন, যত করল্লা তত আল্লাহ বলবেন না? সুরে সুরে যখন গান গাওয়া শুরু হবে, নাচতে নাচতে পাগল ফানাফিল্লা হয়ে যাবেন আপনি। এই দুটো মৌলিক দর্শনের উপরে ভিত্তি করে যুগে যুগে বহু দর্শন এসেছে। যখন তাকে ডাকা হতো বাজিদ বোস্তামিকে, বাড়ি আসো নাকি, তো জবাব দিতে কি জানেন, লা সাফি বাইতিন ইল্লাল্লাহ, ঘরের মধ্যে কেউ নেই আল্লাহ ছাড়া। আপনি ডাকেন ডাক্তার সাহেব বাড়ি আছেন, তো ডাক্তার সাহেব কি বলবে, হ্যাঁ আসি, এই তো বলবে, তাই না? ডাক্তার সাহেব জবাব দিচ্ছে কি, ঘরের মধ্যে কেউ নেই একজন আল্লাহ ছাড়া, তার মানে কি ও নিজেই আল্লাহ। এই দর্শনের অনুসারী লোকরা কি মুসলমান হবে? এদের যদি কাফের না হলে কাফের হবে কারা? কিন্তু চুপি আসছে, দাঁড়িয়ে আছে, আল্লাহ বলে রসুল বলে আল্লাহু আল্লাহু আল্লাহ জিকির করে, কি বলবেন? সেই ফেলে আসা দর্শনের ভিত্তি করে বাংলাদেশে আর এক দর্শন চালু হয়েছে, লালন ফকিরের দর্শন। চীনের নাম শুনছেন না? সুন্নি মুসলমানদের দেশে এই কাফের লালনের নামে ব্রিজের নাম হয়। ব্রিজ কি মানুষের ঘাটের উপর হয় না নদীর উপরে হয়? তো নাম হলে তো নদীর নামে তো হওয়া উচিত নাকি? পদ্মার উপর দিয়ে ব্রিজ হলে নাম হয়ে গেল লালনের। এটা কোন দেশে বাস করি আমরা, মানুষের ঘাড়ের পথে ব্রিজ হয় দিয়ে দিল, ধারণা করে নিল লালনের বরকতে ব্রিজ আর ধ্বংস হবে না। আমি কন্ট্রাক্টর যতই রড চুরি করি আর সিমেন্ট ফাঁকি দেই, ও ভাঙবে না লালনের নামটা যদি নিতে পারে। এই ধরনের বাজে আকিদার লোকরা মুসলমান না। লালন সম্পর্কে আমাদের ধারণা কম। আজকে আমরা সবাই জানি এদের হেড অফিস হলো কুষ্টিয়া ছেউড়িয়া, তাই না? না, এখন ভুলে যান, এসে গেছে রাজশাহী, 20তম বার্ষিকী হচ্ছে আজীবন কাহ, যাবেন সবাই, তাই তো? দর্শন হচ্ছে আল আব্দ হাক্কুন ওয়া রাব্বু হাক্কুন ইয়া লায়তা শায়রি মানাল মুকাল্লাফ ইন কুলতা আব্দান ফাযাকা হাক্কুন ওয়া ইন কুলতা রাব্বুন আন্না মুকাল্লাফ। বান্দাও সত্য, আল্লাহও সত্য, আমি জানি না কে মুকাল্লাফ, কে আসলে বান্দা, যদি তুমি বলো আমি বান্দা এটাও সত্য, যদি বলো আমি রব, এটাও সত্য, আল্লাহ কিসের আইন কারণ কিসের বিধানা বলি, যা খুশি তাই করো। তারা বলছেন ইন্নাল্লাযীনা আবাদুল ইজলা মা আবাদু গায়রাল্লাহ, এটা হলো ইবনু আরবির কওল, যারা মুসার আমলে গোবৎস পূজা করেছিল তারা আসলে গোবৎস পূজা করেনি, ওরা আল্লাহর পূজা করেছিল। বরং নাউজুবিল্লাহ মিন যালিক, এই গো পূজার উৎস হলো ভারতে, ভারতের সামেরি এই প্রথম মুসা আলাইহিস সালামের নিকটবর্তী হয়ে যায়। ফলে যখন ফেরাউনের সাগরডুবির পরে মুসা যখন বনু ইসরায়েলকে নিয়ে ফিলিস্তিনের দিকে রওনা হয়েছেন, তখন জিব্রিল তার ঘোড়া চড়ে মুসার কাছে এসেছিলেন। ঘোড়ার পায়ের তলার মাটি সবসময় সে যখনই ঘোড়ার পা যেখানে মাটি পড়েছে সেই মাটিটা সতেজ দেখতে পেয়ে অত্যন্ত চালাক এই ভক্ত সামেরি ওই মাটি এক মুঠো পকেটে ভরে রাখছে। তারপরে তাদের যত সোনা দানা ছিল বনু ইসরায়েলদের মহিলাদের, যেগুলো ওরা এনেছিল কিপ্তিদের কাছ থেকে ধার স্বরূপ, যে দুদিন পরে আমার ফিরে এসে তোমাদের ব্যাক করে দেবো, কিন্তু মুসা তো আর ব্যাক করে মিশরীয় রাজধানীতে ফিরে যান নাই, তাই সেই সোনা দানা ব্যবহার করা ঠিক হবে না, যেহেতু অন্যের জিনিস, তো সেগুলো আগুন দিয়ে পুড়িয়ে গর্তের মধ্যে চাপা দেওয়ার জন্য হারুন বলেছিলেন। এখন এই চালাক সামির এসে বলছে হে নবী হারুন, মুসা তো চলে গেলেন তওরাত আনতে, 40 দিন ছিলেন না, মুসার অবর্তমানে কিভাবে পথভ্রষ্ট হয়েছে তার উম্মত একটা নমুনা খুলে এটা। তিনি কিন্তু আরেকজন নবী হারুনকে রেখে গেলেন, তার বড় ভাইকে, যে আপনাদেরকে গাইড করবেন যেন পথভ্রষ্ট না হয়, কিন্তু ঠেকাতে পারেনি ওই একটা দুষ্ট সামরির কারণে। এসে বলছে হে নবী আপনি দোয়া করুন, আমি আল্লাহ যেন আমার মনোবাঞ্ছা পূর্ণ করেন, যদি করেন তাহলে আমি আমার হাতে যে গহনাপত্রগুলো আছে হাতের মধ্যে এগুলো ওই সঙ্গে আগুনে পোড়াই দেব। তো উনি সরল মনে বলছে হ্যাঁ যাও, আল্লাহ যেন তোমার মনোবাঞ্ছা পূর্ণ করেন। যেমনি দোয়াটা করলো আর অমনি হাতের মধ্যে মাটি ছিল, আসলে তো গহনাপত্র কিছু ছিল না, মাটিকে ভাটিকে দেখা যায়নি তো আর, ওই মাটিগুলো ছুঁড়ে মেরে দিয়েছে ওই গহনার উপরে, দিলে ওই গহনাগুলো পুড়িয়ে সঙ্গে সঙ্গে একটা বাসুরির রূপ ধারণ করেছে আর হাম্বা হাম্বা শুরু করে দিয়েছে। তখন এই সামরি বলছে দেখলে মুসা যে আল্লাহ আল্লাহ করে, আসলে আল্লাহ বলে কিছু নাই, মুসা সব কেরামতি আমি টের পেয়ে গেছি, এই গরু পূজাই হলো মুসার আসল কেরামতি, মুসা পালিয়ে চলে গেছে, মুসা আর ফিরবে না, এখন আমি তোমাদের নবী, আমি তোমাদের রব, বা শুরু হয়ে গেল গোবৎস পূজা। হারুন এতই বুঝাইলেন কি কার কথা শুনে, চোখের সামনে দেখতে পাচ্ছি এই সোনাগুলো সব পুড়িয়ে একটা বাসুর হয়ে গেল, হাম্বা হাম্বা করতে পারে, তাহলে এই সামরি তো মুসার চাইতে বড় কেরামতিওয়ালা হয়ে গেল। তারপরে মুসা ফেরত যা করলো তো জানেনি, সামরিকে দিলে শেষ করে আল্লাহর কাছ থেকে হুকুম দিল, আল্লাহ কি করবো, আল্লাহ সব মেরে ফেললাম, শয়তানগুলি আর রেখো না, সূরা বাকারা 54 পড়ে দেখেন। মুসা বলে দিলেন তোমরা যে অন্যায় করেছ তোমাদের একটাই শাস্তি মৃত্যুদণ্ড, প্রত্যেকে মারো। তাই একে অপরকে হত্যা করা শুরু করলো, হত্যার দৃশ্য থেকে মুসার অন্তর কেঁদে উঠলো, হে আল্লাহ আর কত মারবো, তুমি রহম করো আর মারা বন্ধ করে দাও। আল্লাহ বলে ঠিক আছে এখন বন্ধ করো। যাই হোক, ওটা পিরোজ পিরোজের ইতিহাস। আজ এই সামরির বাড়ি ছিল ভারতে, সেই কাজ এখনো ভারতে চলে, গোবৎস পূজা, বৎস পূজা করে না আর আসল বড় গাভী পূজাই করে, ওরা ও মরা পর্যন্ত পূজাই করে, করুক ওরা পূজা যতবারে করুক, ওদের কি বলবো। তাই দুঃখ করে বলেছেন ভারতের একজন নেতা যে ভারতে একজন মুসলমানের চাইতে গরুর জীবন নিরাপদ, কথা ঠিক বলেনি, একটা মুসলমানের চাইতে গরুর জীবন নিরাপদ, একটা মুসলমানকে পিটি মেরে ফেল দিল সেটা গুজবে, সে কিন্তু গরু জবাই করেনি, বাড়িতে খাসি ঘোষ পাওয়া গেছে পরে, তাতে তাকে পিটি মেরে ফেল দিল, আর মুসলমানদের ভয় আর চলতে পারছে না ভারতে, মুখে বলে গণতন্ত্রের দেশ, ধর্মনিরপেক্ষতার দেশ, পাক্কা হিন্দুস্তান ওটা, তাই এখন হয়েছে কি বলবে বিজেপি স্থান, কংগ্রেসেরা তো হিন্দু, তারা কিন্তু এর বিরুদ্ধে করছে, তাদের নেতায় শশী থারুরই বলে দিয়েছে জাতীয় সংসদে যে এদেশে একজন মুসলমানের চাইতে গরুর জীবন নিরাপদ আর কি বলে বলে বলা যায়। যাই হোক, এই গরুর মূল কিন্তু সামেরি, মুসার আমলে যিনি ছিলেন অত্যন্ত বড় দিনদার পরেজগার মানুষ। ইতিহাস এসে গেল বলে কিন্তু একটু টাচ দিয়ে দিলাম, আজও এই ধরনের বাজে চিন্তাধারা মানুষের মধ্যে ঢুকে পড়েছে। আসুন আমরা লালনের মজহাব নিয়ে কিছু কথা বলি। লালনের জন্ম হল 1774 সালে, মৃত্যু হল 1890 সালে, বেহেজদিন না তো, এটা 2015 হিসাব করে নেন, 150 বছর আগের মানুষ। এদের বাউল মতবাদ মূলত সহজিয়া বৈষ্ণব মতবাদ থেকে এসেছে, এরা হলো ইসলামের দুশ্মন। কুষ্টিয়া সেউড়িয়া হলো এদের মার্কাজ, এখানেই আছে লালনের কবর। বাউল গবেষক, অন্যদের কথা বলা ঠিক হবে না, বাউল গবেষক এবং লালন একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক ডক্টর আনোয়ারুল করিম এ বিষয়ে তার বাংলাদেশের বাউল সমাজ সাহিত্য ও সঙ্গীত বইয়ে যা বলছেন সেটি আমাদের বড় দলিল হওয়া উচিত। তিনি লিখছেন, ফিলিস্তিনে বাল নামক প্রজনন দেবতার এরা অনুসারী। আমাদের ছেলেরা নহর বইতে বাংলা বাক্য আছে না, বাংলা বাক্য দেখছো না তোমরা, সবাই মুখস্থ এটা। এই বাল একটা দেবতা, যারা আমাদের সিরাজ রসুল পড়েছে তারা বাল খুঁজে পেয়ে চারদিন। এই বাল আর বাক্য দুই দেবতা, এই বালের অপভ্রংশ নাম হয়েছে বাংলাদেশে বাউল। এটা কিন্তু আমার কথা না, একেবারে লালন একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক যিনি, এটা তারই বক্তব্য, ডক্টর আনোয়ারুল করিম, তার লিখিত বই, বইয়ের নাম বললাম, সেখানে তিনি এটা বলছেন। আমি সেখান থেকে সংক্ষেপ করে বলি, ফলে মৈথুন ও যৌনাচার এই ধর্মের অঙ্গীভূত, এদের উপরিভাগে সুফিবাদের প্রাধান্য এবং অভ্যন্তরে যোগ নির্ভর দেহজ সাধনা। এরা ব্রাহ্মণ্য ধর্ম ও শরীয়তি ইসলামের বেড়া ভেঙে নিজেরা মন মতো করে একটা পথ তৈরি করে নিয়েছে। এজন্য তারা বলে, কালীকৃষ্ণ গড খোদা, কোনো নামে নাহি বাধা, মন কালী কৃষ্ণ গড খোদা, বলরে বলো। বাউল তত্ত্ব 53-54 পৃষ্ঠা। আমরা বললে দোষ হবে, তাদের মূল ব্যক্তির বক্তব্য এগুলো। বাউল সাধনায় সাধন সঙ্গিনীকে ওরা গুরুজি নামে অভিহিত করে, কারণ ওই সঙ্গিনীর মহিলার সক্রিয় সহযোগিতা ব্যতীত সাধনায় সিদ্ধি লাভ হয় না, তাই তাকে চেতন গুরু বলা হয়। এরা সামাজিক বিবাহকে অস্বীকার করে, নারী পুরুষের অবাধ মেলামেশাকে দর্শন হিসাবে অনুসরণ করে। ওই বইয়ের 15-16 পৃষ্ঠা বাজার কিনতে পাওয়া যায়, পড়ে দেখবেন। নারী ছাড়া এদের সাধনাই হয় না। এরপরে আরো ন্যাক্কারজনক কথা আছে, বলতো ঘৃণা হয়, পুরুষের শুক্র, নারীর রজ, মল মূত্র, এগুলো খেলে তাদের শরীর নিরোগ থাকে, ডাক্তার লাগে না। এগুলো এই চারটা জিনিস একত্রে মিলিয়ে তার নাম দিয়েছে প্রেম ভাজা। এই ভাজা খাওয়ার জন্য ওরা ওরস করে, তার নাম দিয়েছে সাধু সঙ্গ। আসলে সাধু সঙ্গ নয়, হলো নারী সঙ্গ। সারাদিন গান বাজনা হই হই করে, রাত হলে আলো নিভে যায়, তারপর কি করে বুঝে নিতে হবে। 1986 সালে মার্চ মাসে কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটি একজন প্রফেসর যখন ওখানে গিয়ে ইসলামের দাওয়াত দেন এবং কোরআন তেলাওয়াত করেন, এতে নাখোশ হয়ে তারা প্রশাসনের কাছে একটা অভিযোগপত্র লিখিতভাবে দায়ের করে। সেখানে তারা যে কথাটা বলেছে সেই কথাটি আমরা তুলে ধরি, বুঝতে পারবেন। আমরা বাউল, আমাদের ধর্ম আলাদা, আমরা না মুসলিম না হিন্দু, আমাদের নবী শাহজী লালন শাহ, শুনছেন তো নাকি, তার তার গান আমাদের ধর্মীয় শ্লোক। ওই যে অচিন পাখির গান গায় না, ওগুলো আমাদের ধর্মীয় শ্লোক। আমরা যখন কোরআন পড়ি আয়াতগুলো, এটা তাদের ধর্মীয় শ্লোক হচ্ছে লালনের গান। সাঈদীর মাজার আমাদের তীর্থভূমি। এবার কি হবে? সাঈদীর মাজার আমাদের তীর্থভূমি, আমাদের গুরুই আমাদের রসুল। আমরা আলাদা একটা জাতি, আমাদের কলমা আলাদা, লা ইলাহা ইল্লাল্লাহ লালন রসুলুল্লাহ। সুধীর চক্রবর্তী লেখা এই বইটা, ব্রাত্য লোকায়ত নাম লালন, দ্বিতীয় সংস্করণ 1998 সাল, পৃষ্ঠা 4-95। এটা কি হিন্দু লেখা বই? সুধীর চক্রবর্তী লেখা বই থেকে শুনে দিলাম, কারণ আমরা কখনো লালনের মাজারে যাইনি, তো বই পড়ার সাথে বুদ্ধি কি? আসলে তারা আল্লাহ নামটা নিয়েছে ধোকা দেওয়ার জন্য, আর মুসলমানদেরকে কখনো মুসলমান বলে না। হিন্দু খ্রিস্টান বৌদ্ধকে তারা স্বনামে ডাকে, আর মুসলমানকে এরা জবন বলে ডাকে। কেবল এক জায়গায় খালি মুসলমান বলেছে, যেন আমাদের ধর্মনিরপেক্ষ আমাদের প্রফেসর সাহেবদের ওই মুখস্থ কবিতাটা, সেইটা ওনার পরে এই বলে। কিন্তু আসলে ওরা আল্লাহ খোদা কিছুই মানে না। যেমন তাদের কবিতা দুটো লাইন খালি বলে দিই, খোদা নেই কোনোখানে, জনম ভরে দেখলাম ঘুরে, পাইনি কিছু মানুষ বিনি, মানুষ রূপে আল্লাহর বরান, আসলে তা কে জানে। অর্থাৎ মানুষ রূপে তিনি ঘুরে বেড়াচ্ছেন আমাদের সামনে, আল্লাহ বলে কিছু নাই। যে আল্লাহ কথাটা যে বলা হচ্ছে খোদাটুত, এগুলো সব এদের আমাদেরকে ধোকা দেওয়ার জন্য। এই সংক্ষিপ্ত আলোচনায় আপনারা বুঝতে পেরেছেন যে লালন ফকির আদৌ কোনো মুসলমান ছিল না, এবং তার আকিদা সম্পূর্ণরূপে কুফরি আকিদা। আল্লাহ রসুল কোরআন কিতাব এসব থেকে তার সম্পর্ক নাই। এ সম্পর্কে না জানার কারণে, অজ্ঞতার কারণে মুসলিম উম্মাহ বিভ্রান্ত হচ্ছে। আমাদের দায়িত্ব মানুষকে সাবধান করা, তাই করে যাচ্ছি, এর বেশি কিছু নয়। আল্লাহ পাক যাকে হেদায়ত করবেন তিনি হেদায়ত পাবেন, যাকে আল্লাহ পদভ্রষ্ট করবেন তাকে কেউ ঠেকাতে পারবে না। কিছুদিন পূর্বে আমাদের রাজবাড়ির পাংশাতে এরা সাধু সঙ্গ করার অনুমতি চেয়েছিল প্রশাসনের কাছে, প্রশাসন অনুমতি দিয়েছিল। যখন রাতের বেলা এই সমস্ত আলতু ফালতু কাজ শুরু করে দিয়েছে, তখন স্থানীয় মুসলিম জনগণ তাদেরকে পিটিয়ে সেখান থেকে বের করে দেয়। প্রশাসন দৌড়ে গিয়ে স্থানীয় জনগণকে উল্টা গ্রেফতার করে ওদেরকে অনুমতি দিয়ে দেয়। কথা বুঝছেন? এখানেই তারা থেমে থাকেনি, ঢাকা এয়ারপোর্টের সামনে লালনের ভাস্কর্য স্থাপনের দাবি করা হয়। ভাস্কর্য যখন তৈরি করতে যাচ্ছে সরকারের পক্ষ থেকে, তখন স্থানীয় আলেম ওলামায়ের বাধা দিলে সেটা বন্ধ করা হয়। আবারও দাবি উঠতেছে সেখানে কিছু করতে হবে। এত একটা মহামানুষ, তার নাম কিছু না করলে কি হয়? যাকে বিদেশি লোকেরা ঢাকা এয়ারপোর্টে নেমেই আগে লালনের চেহারা দেখে বোঝে এদেশের মানুষ কতই না ভালো, কতই না সুন্দর, তার লালনের ভক্ত। কিছু সংখ্যক সেকুলার নামধারী, উদার নামধারী, মুক্তমনা নামধারী, মুসলিম আরবি নামে নামাঙ্কিত কিছু সংখ্যক কুফরি দর্শনের অনুসারী ব্যক্তি প্রশাসনের ভিতরে ঘাপ মেরে থেকে প্রশাসনকে সবসময় বিপথে নিয়ে যাওয়ার চেষ্টা করে। অথচ মুসলিম উম্মার ট্যাক্সের পয়সায় দেশ চলে, প্রশাসন চলে, আর তাদেরই টাকা ব্যয় হচ্ছে এই সমস্ত কুফরি কাজ। আমরা উম্মতকে সাবধান করছি, এদের লিখিত বই পড়ে আর অচিন পাখির গান গিয়ে যেন আপনারা হারিয়ে যাবেন না। আমরা অচিন পাখির এবাদত করি না, আমরা পরিচিত আল্লাহর এবাদত করি। আল্লাহ আসেন বলে দৃঢ় বিশ্বাস রাখি। আল্লাহকে ডাকলে আল্লাহ কথা শোনেন, আমরা চোখে দেখতে পাই। নবী রসুলদের হাতে এর বহু প্রমাণ আমরা দেখেছি, এজগেও আমরা দেখতে পাই। বিপদে আপদে আমরা আল্লাহকে ডাকি। যদি আল্লাহ অচিন হইতেন আমরা আল্লাহকে ডাকতাম না। আল্লাহ যদি কোনো ক্ষমতায় না থাকতো আমরা আল্লাহকে ডাকতাম না। আমরা দেখতে পাচ্ছি আমি একটা বড় ডাক্তার হওয়া সত্ত্বেও আমার অজান্তেই আল্লাহ আমার রূহ কবজ করে দিচ্ছেন, একটু ওষুধ খাওয়ার সময় দিচ্ছেন না। আমি একজন যুবক ছেলে দাঁড়িয়ে আছি, হঠাৎ আমার রূহ বন্ধ হয়ে যাচ্ছে, কারোরই কোনো ক্ষমতা নাই আমাকে ঠেকিয়ে রাখার। অথচ স্টিফেন হকিং এ যুগে আইনস্টাইন বলে খ্যাত পড়ে আছে যে 62 না 63 সাল থেকে, 21 বছর বয়স থেকে, এখন 74 বছর তার বয়স, এতই ডাক্তার কবিরাজ পাশে লেগে আছে, ও স্বাস্থ্য আর ভালো হয় না, ও মরেও না। আর বলে আল্লাহ বলে কিছু নাই, পরকাল বলেও কিছু নাই, এত মহা জ্ঞানী কিন্তু আল্লাহকে চেনেনি। অতএব আল্লাহর হাতেই সবকিছু, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সকল ব্যাপারে ক্ষমতাশালী। এই বিশ্বাস নিয়েই আমরা আল্লাহর ইবাদত করি। এই বিশ্বাসের বিরোধী যা কিছুই হবে সবকিছু এক কথায় কুফরি। আল্লাহ পাকের স্পষ্ট নির্দেশ, ওলাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান আন ইবাদুল্লাহ ওয়াস্তানিবু তাগুত, আমরা প্রত্যেক উম্মতের কাছে রসুল পাঠিয়েছি এই একটি দাওয়াত নিয়ে যে তোমরা আল্লাহর ইবাদত করো, তাগুত থেকে দূরে থাকো। আর যে ভবিষ্যৎবাণী আল্লাহ রসুল কোলে গেলেন, একটু হাদিসটা শুনেছেন, মা আনা আলাইহি ওয়া সাহাবি আলিয়ম, আজকের দিনে আমি এবং আমার সাহাবিরা যে দিনের উপরে আছি, এই দিন থেকে যারাই বিচ্যুত হবে তারা মুসলমান থাকবে না, নিঃসন্দেহে প্রকৃত মুসলমান থাকবে না। অর্থাৎ 72 ফেরকা জাহান্নামি হবে, যদি এরা মুসলিম বলে দাবি করত তাহলে এরা অবশ্যই পদভ্রষ্ট 72-র মধ্যে একটা হতো, তাই না? কিন্তু ওরা মুসলমান বলে দাবি করেনি, আপনি কেন জোর করে মুসলমান বানাচ্ছেন তাদেরকে? ওরা নিজেরাই দাবি করছে না, আপনি বলছেন ওরা মুসলমান বললে হবে? অতএব এই সমস্ত উদ্ভট এক একটা মতবাদ এসে মানুষকে বিভ্রান্ত করে, বিভাগীয় শহর হিসেবে এখানেও আসছে শিক্ষিত লোকদের মাধ্যমে, যারা এইসব বিষয়ে কিছুই খবর রাখে না কিন্তু ডিগ্রি নিয়ে ঘরে বসে আছে, তাদের ঘাড়ে ছড়িয়ে যারা ঢোকে, কোনো মূর্খ লোকের মধ্যে ঢোকে না, মনে রাখবেন সবসময়। আর কিছু মূর্খ মৌলবী আছে, তাদের মাথায় ঢুকিয়ে এরা কাজ করে, যুগে যুগে দিনদার মানুষের মাধ্যমে দিনকে ধ্বংস করা হয়েছে, যুগে যুগে উচ্চশিক্ষিত এবং উচ্চ পদস্থ উচ্চ মর্যাদা সম্পন্ন মানুষকে দিয়েই দিনকে ধ্বংস করার চেষ্টা হয়েছে, শয়তান এটা করে গেছে, এরা শয়তানের প্রতিমূর্তি। অতএব আমাদেরকে সাবধান থাকতে হবে, অমৃতসরের ওয়াসওয়াসুল খান্নাস আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, নাস ফলাক বারবার পড়বেন, অর্থ বুঝিয়ে পড়বেন, আল্লাহ তুমি আমাদেরকে শয়তানের ধোকা থেকে বাঁচাও, যে শয়তান আমাদের অন্তরে ঢুকে ধোকা দেয় জিনের মধ্য থেকে মানুষের মধ্য থেকে। সে মানুষ কি সাধারণ কামলা খাটা মানুষ নাকি? তার কথা শুনবে? রিক্সাওয়ালা মানুষের কথা শুনবে? আমাদের মতো উচ্চশিক্ষিত মানুষের মাধ্যমেই কিন্তু এগুলো হচ্ছে। অতএব ভাইয়েরা সাবধান, আল্লাহ পাক আমাদেরকে যাবতীয় পথভ্রষ্ট থেকে রেহাই করুন, পবিত্র কোরআন ও সহিহ হাদিসের সঠিক পথে চলার জন্য আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাযা, আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।